দেবভূত সর্বলোকেস্মিন দৈবাসুর এব চ দৈবো বিস্তরশ প্রোক্তঃ আসুরম পার্থ মে শৃণু প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ জনানা বিদুরাসুরঃ ন শৌচ নাপি চাচারো ন সত্যম তেষু বিদ্যতে অসত্যম প্রতিষ্ঠন্তে জগদাহুরনীশ্বরম অপরস্পর সম্ভূতম কিমান্যত কামহৈতুকম এতম দৃষ্টি মম শ্রব্য নষ্টাত্মানোল্পবুদ্ধয়ঃ প্রভবন্তি উগ্রকর্মণঃ ক্ষয়ায় জগতো হিতঃ কামমাশ্রিত্য দুষ্পূরণম দম্ভমানামদান্বিতঃ মোহগৃহীত্বা সদ্গ্রহান প্রবর্তন্তে শুচিব্রতঃ চিন্তামপরিমেয়ং চ প্রলয়ন্তামুপাশ্রিতঃ কামোপভোগপরমা এতাবদিতি নিশ্চিতঃ।